Hello, Floyd. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. بسم الله الرحمن الرحيم. قلت لك بعد قلت لك قال وإذا غلط رجلان فذبح كل واحد منهما أضحية. أضحية. أضحية. أضحية. أضحية. أضحية الآخر. آخرين. أضحية. أضحية. أضحية. أضحية. مطلب حسين مطلب حسين بھائی میرا جان ہم نے بھائی جان ہم نے بھائی جان چھوڑ دو بھائی جان کا ہم نے شیخ اتر آگا نہیں با سال نہیں کتا میر بھگا بہت بہت بسم اللہ الرحمن الرحیم وإذا غلط رجلان فذبح كل واحد منهما أضحية الآخر. فذبح كل واحد منهما أضحية الآخر وجزي عنهما. أجزي فرص. أجزى عنهما ولا زمان عليهما وهذا استحسان وأصل هذا. أجزي كيف؟ كيف؟ كيف؟ كيف؟ كيف؟ كيف؟ كيف؟ وإذا غلط رجلان أجر غلط كالدو رجل. بول كيف؟ بول لك কাফি না হওয়া জুড়ি জমানো করো هذا استحسان یہ متن کے متن میں جو مسئلہ بیان کیا یہ دلیل استحسان کی بنا پر دیکھیے اور اصل اس کا انا من ذبح اضحية غیره لا يحل له ذلك کیسے کو کی اگر ذبح کر لے ایک نے دوسرے کے جانور کو بغیر عزت دوسرے کے حلال نہیں ہوگا اس کے لیے حلال نہ ہو لگی وہ سابن ہے سابن ہوگا اس کی قیمت نہ تر مل جو ٹوکے جو بڑے پتھر کی جیت ہوگا جرمانہ جیت ہوگا جرمانہ جو اولا جیلو آسے ہیں نا جرمانہ آسے ہیں اور کافی نہیں ہوگا مینال اضحیت اضحیت سے پھر قیاس قیاس کر سکتے قیاس سے تقاضا کرے کہ کافی ہو بھی نا اور تو قربانی ہو بھی نا جری بہن ہو جری بہن ہو بھی آبار قربانی ہو بھی ہوا کول زفر جکار کول زفر پہلے قیاس اصل سے قربانی ہو بھی نا زمان ہو بھی ایٹی قیاس یہ ہمارے ووجه القياس انه تبع تا غيره في كيف حمدي يل اور دلیل دلیل کس قیاس کا کیونکہ ضمیر کے اپنے گائیڈ کی جو ہے جانور کو گائیڈ کی عزت کے بغیر حکم کے بغیر یہ جو ہے امن بہت سارے زمین ہوگا کرم کمائی جا زبا شاہتا اس طرح قصاب اسی نے ضمیر کے کسائی کے کسائی کی کیا ہے بکری کو اس نے مدد کیا ضرور کے لیے ضرور کے لیے اللہ تھا یہ مہینے ضرور کے لیے یہ ضرور جن مہینہ تعینیا بسوا کوئی تھا تعین ازیت جب ازیت میں تعین ہے ضرور جن کے قریب تعین حق کا وجوہ رہی ہے یا تو کہ واقعی ہے ضبع کرنا اس جانور کو گائے آئی میں ہارتا آئی میں ہارو میں جب آئی کا نو میں نہ تھے گولی بھائی تگڑے کی نہ تگڑے سب کرتا ہوں نا ویوس پرہو آگے جولا دی اور مکڑا بدل دینا اس کے بعد میں پیجا بات دیا ان کے مکڑ نا بدل دینا اس کے بدلے میں گائڈ کو کیا قربانی کرنا وسار المالک مستعینا بس ہو گیا مالک مدد طلب کرنے والا بالکل نہیں ہے کنو اہل مطلب ہے اس شخص سے جو کا حال ہے تو دیکھا ٹھیک ہے نا حال ہے تو بھائی جیسے سے زبر دن جی کا تعین سے ابر کسی کی جیسے زبر دن خاص ہے فوت ہو جائے گا آئیے میں آئی میں ازیا جو چلا جائے تو ازیا فوت ہو جائے ہسا ہو امید ہے ایسا کہ سمبھو کہ عزیز ہو جائے اس کی اکامت کرنے سے اس ریا کو قائم کرنے سے وہ عزیز ہو جائے ہو جائے بڑا شاید اسوستھ ہو جیسے آواز آواز سمسیا دیکھا جیسے سے پارے نا ایک دن چلے گئے سے کیا سب کرتے بولے ہاں تھا ایک دن گلی تار سب جن تھی بجنی لہذا یہ دنگلے اتباہت ہوئے گلے اسویدھار کارن دبا کرتے نہ پڑلے پھر بتائیے سے یہ دن جو دبا کرتے ہوئے ڈال لتان سے ابر کا سکے کھائی دیتے کاما ادا دبا شاطان سنتل قصاب ریتی لکھا جی رکم پشائی جو سے آتما بند ہوتے رکھتے ہیں دبا کرو ہم تم جیسے لگا اللہ دبا کرو مستحب ہوا بھی نسی اور یش ہزار ہلا یہ تو مستحب بھی ڈفوت ہوئی چینی دے جب کر مستحب نا اور تو چینی دے جب نہ کرتا لے جب میں دیشے ہوتی تھی ہم منظور تو تب تک فوت ہوئی جیسے কাহ প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, ভাই আগে এতরাজ কে যায় বহুত হয়ে যায়গা ওই ব্যক্তির জন্য আম এক আমরা মুস্তাহাব, যে ব্যক্তি নিজে জব করত না অপর ব্যক্তি তার কোরবানিকে জব করে দিল তাহলে ওই কার জন্য মুজাহির জন্য কে করবে আমরা মুস্তাহাব বহুত হয়ে গেল ওয়া যা আমরা মুস্তাহাবের জবের করে না ফি নাফসি বি জাতি কে উসকো জব করে ইয়া তো اگر بھی جاتے تو وہ نہیں کر سکتے تو حاضر ہوئے زبے کے اندر اور یہ شر زبا بھلا یہ زبی پہلے بھی جیسے سے راضی ہو گئے پہلے آپ نے دال لوتن رہے تو مندی کوئی ہے آپ نے بولتے تھے دال لوتن سے راضی کہ ہم نے اس سب ہوتے ہی سے بھی جیسے راضی نہیں پہلے ایک جن قربانی جو ایک جن کرے لا تار انہوں نے مطلب کیا پہلے جائز نہ ہو প্রশ্ন করতেছি। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনি যে প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন করছেন, আমার কথা একটু শুনে বল না হাম কাহতে লাহো মুস্তাহাব মালিকের জন্য একটা বলতেছেন তিনটা মুস্তাহাব হাসিল মুস্তাহাব না খেলেন তো মুস্তাহাব সাইরাতু মুজাহিয়ান ইমাইয়ানাহু ও জানাবো মুজাহি জিসকো তাইন কালিয়া বলে সে দিনে টাইম সেটা জব হয়ে গেছে মুজাহির না আর কি কাউন মহাজন আমি বোনা বসাইল কাউন মহাজন ও জলদি কেউ সাথ তবে নেক কাজের মধ্যে জলদি করা নেক কাজ কেউ ভাই তাহলে আদাতে কেউ মহাজন হোক কাউন মহাজন আনবি ভাই রাজি বস রাজি হয়ে যায়গা তাহলে আপনি কিছু রাজি হবে না আমি কেউ দুটা জিনিস তার মধ্যে বল দিতেছে যে কি সে মুজাহিদ যেটা টাইম করছে এটা সব করলো বেশি নিয়ম আর সে দিল নেক কাজ তাড়াতাড়ি করলো গ্যাস ফোত হয়েছে একটা ফাইটার সে কটা দুইটা তাহলে আমরা কারে ধরুম দুইটারে ধরুম না একটা ধরুম লাহাজা দাল লতানি আমি কি বল দিতেছে হুকুম হ্যাঁ আমি যে বলতে আমার এটা তো তৈরি করতে আমি তৈরি করে দেব করুন এত আমার আমি উঠে দিচ্ছে না আর আমি তো প্রস্তুত নিয়ে যাবো গুরুম এর আগে সে আমার কি করে এসেছে তাহলে আমাকে তাড়াতাড়ি করে দিল না ওলামা ইনা ভেমলা তালাম ইনা হাজার জিনিসের মশা ইলাস্তানিয়া তুল আমারে কাহা কে বিয়ে ইসকে সিং কে জিনিসের মাসাইলে মুস্তাহসানা হয় এই ধরনের অনেক মাসাইলে মুস্তাহসানা আছে তাদের আমাদের ভোকাদের জন্য দেখো যে আন তবাহা লাহমা গাই ভি ওই আন্না মান তবাহা লাহমা খবরের বস্তুটি ভাগ করে দিয়েছে ভাই আমরা ছাত্র মধ্যে অবস্থা আছে একজনের কলাতে একজনে খেয়ে একজনে বাস উঠাই আর গাইকে জেলা কো ভাঙ কাসারাত বাস হয়ে তোর গিয়া ওইটা চিন্তা না একটা করে ভাই অপর কষ্ট পাকাই নিল অথবা অপরের গম কি করে ভিসে ফেলল একজনের কে কলসি কি গুলো উঠাইছে যে সে ভেঙে ফেলছে হ্যাঁ আর জরুরত তো কলসি না ভাই অর্থে মটকা কলস মদের মটকা দিয়ে চলে এসে তুলছে তুলে ভেঙে ফেলছে আমালা আলা দাব্বাতিহি বস উঠাইছে দাব্বা বস হয় ওই ব্যক্তি ভোজ ওই ব্যক্তি দাব্বার উঠে কী করছে উড়াইছে এক টুক পরে গিয়া দাব্বা ফরে আসার ফরে আর খালা করেছে পাত আবার বস খালা করে গিয়া ওর দাব্বা দাব্বা কিছু গা উল্লো দাঁড়িয়ে দিকে আমি দাঁড়িয়ে ইয়ে তামাম আফাল গায়ের কে আজরত করে গায়ে এটা অপরের অনুমতি বেজিত হয়েছে দলের মতো অবস্থায় জরিমানা দিবে, বাব্বার জরিমানা দিতে হবে, মটকার জরিমানা দিতে হবে, হেন্তার জরিমানা দিতে হবে, অপরের গোষ্ঠীর জরিমানা দিতে হবে। কোথায় গেল মাস চলো ইয়াকুনু জানেনা এই স্বপ্নের মধ্যে কি মালিকুল্লাহ মালিক কি যে রাখছে মালিককে গোস্ত করে হান্ডি কান্দর গোস্ত মালিকের গোস্ত করে রাখছে ভাই দেখে দেবে আলোর কানুন আর দেখছি কে হ্যাঁ তুলা পর হ্যাঁ হাতর দা পর হ্যাঁ ফাঁসি দেখছে না হাতর দা তুলা হচ্ছে দেখছি কই আছে গোস্ত গোস্ত দেখছেন দেখছি তোলার আছে বলে কি আছে রে ভাই আর আগুন না রাখলি খুশ করে জ্বালায় লাগাই দিলা রাখছে গরু দিয়ে পাশাই চল অন্তর গরু নাই অন্তর কারেন্ট চলে বর্তমানে কি গুরু বান গুরু কি করবো ঘুরবো ঘুরলে কি করবো এই দেখ মেশিন থেকে কি করবো হলার থেকে গম বাড়ি চাউল আর গম বলে আটা সাহায্য করবাইতেছে কি করতেছে তুমি কে তার উড়াই দিল এখন ওই প্রথম স্রোতের মধ্যে কোনো ব্যক্তি আগুন ধরে দিচ্ছে ভাই যে ও তাবা খাও ও পাকা দিয়া ও সাকা দাবতা তাবা বলে তারা দিছে বুঝেনি সুইচ দিছে ভাই ও একে ও হা পাল সু পিছ লিয়া ও আনা ওয়ালা রফিল জুলা মদত কিয়া উসকো জুলা উঠানে পর ফান কাসারা অনুমতি যদি এইগুলি তো সাবেত হইয়া যে এইগুলির মধ্যে প্রথম চারটার মধ্যে দাল্লাতনের কোনো আজত নাই না সারাতন আছে দ্বিতীয় চারটার স্রোতের মধ্যে দাল্লাতন সারাতন আজত নাই কিন্তু দাল্লাতন কি আছে ভাই আজত আছে তাহলে মাসাব কি দাল্লাত ইজনে দাল্লাত পাওয়া গেছে মাসাব কি ইজনে দাল্লাত কি ভাই هذا نقول في مسألة الكتاب أي ثبت هذا جاي جاك ثبت شيء عام كائن كم هي مسألة مسكونة كندر أي ما تنين ما تنين جي مسألة نام ده بقوله تبا كل منهما أذية تجيه جب ایک کیا ہر ایک نے اپنے غیر کے جانور کو غیر کے عزت کے بغیر ابن سریحا سر آدمی نے عزت اور نہیں بھیا خلافیت یہ مسئلہ خلاف ہے جن ظہر کا بیانی جو ہم سے خلاف کوئی سے نا یہ تھا تفیہ القیاس استثنا کیا سے کوئی جیسے جائز ہو نا استثنا جائز ہو اور حاصل ہو سکتے یہ تھا اس کے اندر آ سکتے کیا তার মধ্যে ক্যাশও চলে স্টেশনও চলে ক্যাশ করতে যাইজ না স্টেশনে করে কি ভাই যাইজ কামাজ করে যেরকম আমি পূর্বে উল্লেখ করেছি ভাইয়া খুব কুল দিন হন বস লে দিয়ে গা হরিক নে আপনে মুস্তাকে মুস্তাকা কো আপনে সাহেব সে জো খাল উতার গিয়া উতারা গিয়া পচে কে কি করছে ভাই খাল উড়াই দিছে পচে কে দাদা খাল উতারে অর্থাৎ খাল জনগণ থেকে সরাই দেওয়া হচ্ছে মস্তকা জানোয়ার নিয়ে আসবে প্রত্যেকে দাদার জানোয়ার নিয়ে আসবে কি অবস্থা ভাই চামড়া চামড়া উঠানো অবস্থা পরে বুঝিনি বাসলে ভাইয়া খুঁজো বলতে গাড়ি এখানে মস্তকার খাত কো জিসকি চামড়া কো কোথায় গিয়া আপনি সাহেবছে সে কি হবে না জ্ঞান না হোক কি হোক বেকে সে তাকে উকিল আর উকিল কি দেবে মকলে কি দেবে কাই মকম না সারা কামা জিমা ফালা দল্লত বস উকিল হো গিয়া এক কবল করি কে দল্লত কে দব জি কাম কে আই যা দিলে দল্লত কে কে উকিল রে সারা তন উকিল নিল দল্লত কে দিবে ভাই প্রত্যেককে আমাদের হক থেকে সে উকিল রে সারা তন না হয়ে তল কে দিবে দল্লত ফাইন আচ্ছা জব করে খাই বলছে সুম্মা আলিমা জানতে পারছে যিনি بس فائیو لیلو با فائیو حل لیلو حلال کر دے گا ہر ایک ان دونوں میں اپنے صاحب کو سنی ایک اپنے کے چلے دیو حلال کر دیو یو دی ہمان جائر یا بجنے کافی ہوگا ان دونوں سے حلال کر دیو وہ بجنے کی بھی کافی جنہ لو اتما فی لبتا جب قطم تو دیو بکر جا اپنے کے گوستو کھوائی لے جائز نا কেন এন চান হইল কি সব প্রথম হইল না শেষ মধ্যে প্রথম অবস্থা যেরকম এতাম এতামে গায়ে যাইতে আছে এন চান এতামে গায়ে কি আছে ভাই হ্যাঁ ন্যায় গাইহি গিয়া দেখছো জব করে সামনে উড়ে লিখছে এরপর কোথায় আমি তো আমার জানোয়ার জব করি নাই হ্যাঁ জানোয়ার করছে হ্যাঁ কোথায় আমি আমার জানোয়ার জব করি নাই এখন সামনে তো উঠে ফেলছে যেটা চামড়া উঠানো যেটা হচ্ছে এই জায়গাকে নিয়ে দেবে প্রত্যেকে যান স্যার বুঝেছি নি লাভা তা মহবিল খানা খেলেন একটা যাই দেখ আরে কথা বুঝেছি নি ওয়াইন খানা গনিয়ান যদি গনি ব্যক্তিকে খাওয়ায় প্রথমে কে কেন তোমার গোস্তকে তিন ভাগে ভাগ না فقضى له ان يحل له ऐसे जायज का हलाल कर दो ना हम था कर इत्तदान दोन पर जो ना हलाल करे दोन जायज होता है हम जाना हलाल करे दोन कैसे زانان کلا دیا ہریا اپنے ساتھی کو قیمت گھسٹ کا وہ دیا نا میں نے تو پرتھم سے وہ دیا قیمت میں نے کہنا چامڑا لے لیجیے چامڑا کھلا لیجیے نا بھائی پہلے ہم تو اس پر ایکن یہ گوشت مل کو تو بھی دیوے گوشت مل گوشت نام دیو یہ میں کو تو دیجے میں کو تو دیجے ہم پارکر گوشت کو تو تو کا بیدر اچھا تو چلو تو چار چلو اوشو اپنے ساتھی کو قیمت بانو کا سما جاتا سب تب اور قیمت ہم تو گوشت کے دام کر نا ایک زمان کا جو ہے گوشت کی بھائی مالی گئی جیسے مالی گئی نا اور ہمارے کا پیسہ رہے نا প্রত্যেকের কাছে যে পয়সা রয়েছে পয়সাটা কি হলো সব করে সোম্মা যে সদ্যক বিচুর গাল কিমত সৎকার কাজে কিমত কো জান্না বদলান কেউ কেউ কিমত আওয়াজ না লাগ কে বদলে কি বুঝতেছে কিমত কাজ নি হয় বুঝত বাসারা কামাল বাউ দিয়া তাও ওকে দিতে ফের আপনি ওসিয়া কো কোন ব্যক্তি উদ্যোগ করে বিক্রি করলে তার কিমত দেড় বছর করতে হয় তো যে এই ছিল তো সে তার কিমত কে দিব সব কাজ করতে হাজা কেন জানা তো দিয়া লম্মা ওয়াকাত আন সাইয়া কান আল্লাহ সব কে তো দিয়া সব অত বছর সাথে সে তো দিয়া কারুল তার না সব হয়ে গেছে দুজনে কুরবানির দুজনে হয়ে গেছে কিন্তু তার জানোর কুরবানি তার হয় নাই তার সাইবের হইছে তার সাইবের কুরবানি সাইবের হয় না তার হইছে কান আল্লাহ লাহু তাহলে গোস্ত কারিব তার যিনি যার নামে যার জন্য কুরবানি হইছে তার জন্য গোস্ত হবে অন যদি কোনো ব্যক্তি গোস্ত দিয়ার গোস্তকে হালাক করে দেয় যিনি মান আতলাব আলামা উদিয়াতে গাইহি তুমি কি করছো ভাই এক নিষ্কাবলাকে দিলে যে তুই আমাকে আমার ভাইয়ের বাসায় গোস্ত দিয়ে এক কি করছে সব নিয়ে গোস্ত নিয়ে কোথায় হারা করে ফেলছে এই জন্য তোর কি করবো ওই নিষ্কাবলা তুই না দিতে হবে اس کا حکم ہے جو ہم نے ذکر کیا تاکہ زمان زمین کلر تر مجھوڑا کی دیو سب کے من کا سبا شاتن فضاح ابیان زمین کی نتاہا جازا ہمیں تو دیا ارے اوبر شاد کی کون سے بھائی بس پر لے گئے تو کون کر دیا جائز ہو جائے گا کس کے گاس کی مالک মদার কি হলো না বরখালাল মালাল আওদার بکرا اور سرگا کا حجت رکھ کے کسی ساتھ کو اسی کے پاس کسی نے مزاح دیا, بس مودا نے اس کو کیا دبے کر لیا, کہا مودا نے تو ڈاکٹر صاحب جب تک سے کی گرسر بھائی بھائی نو یز مینو یوزر ہے بس یہ دانن جیس دبے کو کیا زمندہ اسی کے لیے دبے کرنا نا ایرے کا منو چلو نا بھائی پہلے زبر میں دیکھتا زیور کرنا شیر دانن گیا ওইখানে গোসবের কাছে তাহলে জবে আগে না গোসব আগে এই জন্য সে মালিক হয়ে গেছে এখানে জবের দিন কি জবে করার কারণে সে দামি হয়েছে তৈরি সে এরপরে মালিক হয়ে গেছে অপরের কি দানোয়ার কাছে ছিল বলুন এই জন্য তার জিয়া কে হাতে লামিয়া সুতির মিলক রাহু বা সারিত মিলক কিসকে লিয়ে মজা কে লিয়ে ইল্লা বাদ আল জবহ মগর জবে কে বাদ والله اعلم الله تعالى কাজ চলতে থাকবে একদিন তো সব আমি তো আমার টাইম মতো আমি বলছি আমি তো বেটাই বলছি শৃঙ্খলার ভিতরে থেকে টার্গেট আপনার এত কম বলার কোনো মানুষ তো নেই সব ঢাকা শহরে সব মাথা চ্যালেঞ্জ ছেড়ে দিলে এরা পাবো ইতাল্লাজি কাপড়ে যাও মশলা ভাই শনিবার আমি কই যে পরীক্ষা হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে তো নাও এটা আবার দেখি না জানি দেখি